بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত খামিস মুজাহিদ থেকে তোফাজ্জল হোসেন ভাই, তোফাজ্জল হান্নান ভাই, তিনি জানতে চেয়েছেন যে সাশতের নামাজ কি ঘরে পড়া যাবে নাকি ফজরের নামাজ পড়ার পরে মুসল্লায় বসে থাকতে হবে, পরে পড়তে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, সাশতের নামাজ সংক্রান্ত একটি অডিও কিছুদিন আগে দেওয়া হয়েছে এবং সেটার ভিডিও করা হয়েছে, পারলে শুনে নেবেন, এই গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। দ্বিতীয় নম্বর কথা, সাস্ত আমরা যেটাকে বলি সেটার আরবি নাম হলো জোহা, আর এই জোহার নামাজটা বিশেষ করে এটার তিনটি নাম রয়েছে। একটি হলো সালাতুল ইশরাক, শেখ বিন মোহাম্মদ বিন সালে আল সাইমিন রাহেমুল্লাহ বলেছেন, যখন ফজরের নামাজ পড়ার পর সেখানে মুসল্লায় বসা থেকে সূর্য ওঠার 10-15 মিনিট পড়ার পর যদি 2 রাকাত সালাত আদায় করে, তখন এই প্রথম দিকে সূর্য ওঠার পরপরে আদায় করার কারণে এটাকে বলা হয় ইশরাক, আর যদি তখন না পড়ে কিছু আরও পরে পরে তাকে বলা হয় দোহা। এবং এই নামাজটার আরও একটি নাম আছে, সেটাকে বলা হয় সালাতুল আওয়াবিন। আমাদের দেশে অনেকে মাগরিব নামাজের পর 3-6 রাকাত নামাজ পড়েন, এটাকে আওয়াবিন বলে, এটা সঠিক নয়। বরং এই জোহার নামাজটারই অপর নাম হলো আওয়াবিনের নামাজ। তা এখন আপনি এটা ঘরেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, যেখানে আপনার কর্মস্থল, কর্মস্থলেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2-2 রাকাত করে, সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়া যাবে। 2 রেকাত পরে সালাম ফিরাবেন, 2 রেকাত পরে সালাম ফিরাবেন, 2 রেকাত বা কমপক্ষে 4 রেকাত পড়েন, 2 রেকাত পড়েন, কোনো সমস্যা নেই। এবং এটা ফজরের নামাজ পড়ার পর ঘুমিয়ে উঠিয়েও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা হাদিসে এসেছে, সে হাদিসটাকে অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু শেখ আলবানি এটাকে হাসান বলেছেন, শেখ বিন বাজ রাহেমাহাল্লা হাসান লেকাইরি বলেছেন। হাদিসটা হলো এই, তিরমিজিতে হাদিস রয়েছে যে মান সাল্লাল গাদাতা সুম্মা কায়দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো এবং সেখানে বসে থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত সেখানে বসে থাকলো, সূর্য উদয় হওয়ার পর 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে ওই ব্যক্তির ফজিলত কি রকম? ফজিলত হলো যে হাজ্জাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, হজ ওয়া উমরা, একটা পরিপূর্ণ হজ উমরা করলে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামে রাখা হয়। তবে এই হাদিসে আছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর সেখানে বসে থাকলো। এখন সেখানে বসে থাকা মানে মুসল্লায় বসে থাকা, অর্থাৎ জিকির আজকার দোয়া দরুদ পড়া ইত্যাদি করতে করতে ফজরের নামাজ পড়ার পর এখানে বসে থেকে থেকে হলো, এরপরে সূর্য ওঠার পর 10-15 মিনিট পর, এরপরে 2 রেকাত সালাত আদায় করলে তার এই ফজিলত বলা হয়েছে। এখন যদি আপনি সেটা সেই সময় ফজরের নামাজ পড়ার পরে ঘুমিয়েও যান, পরে পড়েন, তাহলেও সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই হাদিসে এভাবেই বলা আছে, তাহলে সেটা হবে সাশতের নামাজ। ইশরাকের হলে প্রথম দিকে হলে ইশরাক, পরে হলো সাশত। আর এই সাশতের নামাজ সম্পর্কে সহিহ মুসলিমেও একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছিলেন যে তিনটি আমল ছাড়বে না, সেটি হলো, একটি হলো যতক্ষণ মানে প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা, যেটাকে চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ বলা হয় আইয়ামে বীজের রোজা। আর একটি হলো যে সালাতুদ্দোহা বা সাশতের নামাজ, আর একটি হলো বেতেরের নামাজ, ঘুমানোর আগে বেতেরের নামাজ। এই 3 প্রকার আমলকে যতক্ষণ মরণ আসে না অতক্ষণ পর্যন্ত পালন করার ওসিয়ত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। কাজেই এই আমলটা আপনি যে কোনো সময়ে করতে পারবেন, বিশেষ করে সূর্য ওঠার 10-15 মিনিট পর থেকে সূর্য ঢলে যাওয়ার, অর্থাৎ এই জোহরের আগ পর্যন্ত, জোহরের মানে 11:30-12:00 এর ভেতরেই আপনি পড়ার চেষ্টা করবেন, বাড়িতে বা কর্মস্থলে যে কোথাও পড়েন আদায় হয়ে যাবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।